بسم الله الرحمن الرحيم. طلع البدر علينا من سنوات الوداع، وجب الشكر علينا مدى لله دا. طلع البدر علينا من سنوات الوداع، وجب الشكر علينا مدى لله دا. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء، إنا أعتدنا جهنم للكافرين نزلا. قل هل ننبئكم بالأخسرين أعمالا، الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله اعتدد أن صاحب بدعة توبته. رواه الطبراني في الأوسط. جابتي وحمد ثناء، যাবতীয় প্রশংসা ও আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ফাল্গুন মাসের এই সুন্দর আবহাওয়ার মধ্যে উন্মুক্ত আকাশের নিচে তাঁরই স্মরণে, তাঁরই জমিনে জুমার খুতবায় এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলুন আমিন। যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদেরকে দুনিয়া ও আখেরাতে চিরন্তন কল্যাণ ও মঙ্গলের পথ দেখিয়ে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন সেই মহানবী শেষ নবী মহাবিপ্লবের মহানায়ক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম। দুনিয়ার মানুষ প্রত্যেকেই মঙ্গল চায়, কল্যাণ চায় এবং সুন্দর পরিণতি চায়। কোন মানুষ তার নিজের জন্য মন্দ পরিণতি কামনা করেন না। মানুষ জানে না কিসে তার চিরন্তন মঙ্গল ও কল্যাণ নিহিত, আর সেজন্য সসীম জ্ঞানের অধিকারী মানুষকে অসীম জ্ঞানের অধিকারী আল্লাহর নিকটে মুখাপেক্ষি থাকতে হয়। ভারত গুরু শাহ ওয়লিউল্লাহ মুহাদ্দিস রহিমাহুল্লাহ বলছেন, লা হুকমা লিল আকলে ফি হুসনি আশিয়াই ওয়া কুবহিহা, জ্ঞানের কোন ক্ষমতা নেই কোন বিষয়ে ভালো বা মন্দের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া। আমরা দশজনে বসে সে সিদ্ধান্ত করছি, পরবর্তীতে ওটা দেখা যাচ্ছে ভুল হয়ে গেছে। দেশের প্রতিনিধিরা সংসদে বসে যে সিদ্ধান্ত নিচ্ছেন, পরবর্তী সংসদে ওটা বাতিল হয়ে যাচ্ছে। সারা বিশ্বের নেতৃবৃন্দ এক জায়গায় বসে সিদ্ধান্ত যারা নিচ্ছেন জাতিসংঘে বসে, দেখা যাচ্ছে ওটাও ভুল হয়ে যাচ্ছে। একটি ভুল সিদ্ধান্তের কারণে ইরাকে লক্ষ লক্ষ মানুষ ধ্বংস হয়ে গেল। মানুষ ভুলের দাস, প্রত্যেকেই ভুল হতে পারে, আর সে কারণে মানুষকে সবসময় আল্লাহ প্রেরিত ওহির মুখাপেক্ষি থাকতে বলা হয়েছে এবং আল্লাহ পাকের এই রহমত বান্দার প্রতি অফুরন্ত। সেজন্য তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে তাঁর হেদায়াত আমাদের কাছে প্রেরণ করেছেন। তার মৌলিক হেদায়াত ছিল একটি, আল্লাহ বলছেন লাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক মানুষের কওমের কাছে প্রত্যেক জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছি একটাই মাত্র দাওয়াত দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো। বাস একটি কথা, তোমরা সর্বক্ষেত্রে আল্লাহ দাসত্ব করো এবং তাগুত অর্থাৎ শয়তান থেকে দূরে থাকো। এটা যে একটা যে প্রমাণ হয় যে মানুষের সঙ্গে সবসময় শয়তান লেগে আছে। শয়তান মানুষকে প্রলুব্ধ করে, ইউহাউনা বাআযুম ইলা বাআযুম যুখরফাল ক্বাওলি গুরুরা, সূরা আল আনআম 114 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, শয়তান মানুষের কানে সবসময় ফুৎকার দেয়, সুশ্রুই দেয় মানুষের বেশে এবং জিনের বেশে। কি বলে? যুখরফাল ক্বাওলি, চমৎকার চমৎকার কথা, রঙিন স্বপ্ন দেখায়, গরুরা ধোকা দেয়। এই ধোকা থেকে যারা বেঁচে থাকতে পারে তারই সত্যিকার জ্ঞানী মানুষ। এই ধোকা থেকে সবাই বাঁচতে চায় কিন্তু পারবে না, কারণ এই জন্য যে তার নিজের জ্ঞান এই ধোকা ধরতে সমর্থ নয়। প্রত্যেকটি মানুষের মধ্যে রাগ আছে, দ্বেষ আছে, হিংসা আছে, গর্ব আছে, অহংকার আছে, এতগুলো বাধা পেরিয়ে শান্ত শিষ্ট নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। নিজের স্বার্থকে ক্ষুণ্ণ করা যেতে পারে, দলীয় স্বার্থকে ক্ষুণ্ণ করা যায় না। দলীয় স্বার্থ ক্ষুণ্ণ করা যায়, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা যায় না। মানুষকে বিভিন্ন স্বার্থ সবসময় ঘিরে রাখে, সেই কারণে নিরপেক্ষ সিদ্ধান্ত করে মানুষের কাছে সবসময় আশা করা যায় না। এইখানে গিয়ে মানুষ বাধ্য হয় একটা মৌলিক সত্যের কাছে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যদি আপনাকে বলা হয় যে আপনি মৃত্যুদণ্ডের আসামি, আপনি বিচারক সাহেবকে অমুকের মাধ্যমে এত টাকা যদি দেন আপনি বেকসুর খালা পেয়ে যাবেন, আমি মনে করি এমন কোন মার্ডার কেসে আসামে নেই যেটাতে রাজি হবে না, জেলখানায় বসে এরকম বহু প্রমাণ আমার হাতে নাতে আছে, আমি এখন তাদের নাম বলতে পারি। এই প্রস্তাব যদি আমার কাছে আসে আপনাদের সিদ্ধান্ত কি হবে, আমি কি রাজি হবে এটাতে? কেন রাজি হব না? আমি দেশে গেলে আপনাদের খুশির কথা না? আমি যদি জজকে ঘুষ দিয়ে বেকসুর খালাস হয়ে যায় তাহলে আপনারা তো খুশির চলে বিজয় মিছিল করবেন, আমি যে আমাদের সমস্ত কেস খালাস হয়ে গেছে। কিন্তু আমি জানি আমি বিচার খরিদ করে নিয়েছি, আমার আল্লাহ এটা দেখেছেন, দুনিয়ায় কোন সাক্ষী নাই। অন্যের আর আমার ব্যাপারটা কি সমান হবে? কশ্চিন কেন হবে? কারণ আমরা দিনের অনুসারী, আমরা একটা অভ্রান্ত সত্যের অনুসারী। তিনি বলে দিয়েছেন লাল আল্লাহ দাসী আর মোর্তাসী, আল্লাহ ঘুষখোর এবং ঘুষদাতা উভয়কে লানত করেছেন। এই লানতের ভাগিদার তো আমি হতে চাই না। দুনিয়ায় আমার ফাঁসি কাষ্ঠ অনেক ভালো, আখেরাতে জাহান্নাম খরিদ করার চাইছে। এই আকিদা কেন হয়েছে? যে আমি বিশ্বাস করি আল্লাহ যা বলেছেন সত্য, রসুল যা বলেছেন সত্য, ওই মহাসত্যকে ডিঙিয়ে গিয়ে আমি নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারি না। ছেলে বুঝানোর স্বার্থে বলেছি, এটাকে আপনার বাস্তব পাবেন না। এরকম অনেকের জীবনে ঘটতে পারে। আমাদের কাছে কুচি মাসে মাসে চল্লিশটা প্রশ্নের জবাব দিয়ে আমরা তাহারিকের মাধ্যমে এই ধরনের কত প্রশ্ন আসছে তা ঠিক নাই। গতকাল থেকে পর্যন্ত আট দশটা প্রশ্ন আমার কাছে এসেছে যে স্যার আব্বা আমাকে এই বলে সেই বলে, আব্বা আমাকে কোন মতেই সহি হাদিস অনুযায়ী চলতে দিচ্ছে না, বাবার হুকুম মানলো না আমরা এইটা করব। দেখো এটা রসুলের হুকুম, ওটা বাপের হুকুম, তুই কোনটাকে অগ্রাধিকার দিচ্ছ? রসুলকে অগ্রাধিকার দেবো, তুই দিলে যে বাপ তাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ তাড়িয়ে দিক বাপ, আল্লাহ রহমত তোমাকে আশ্রয় দিবে, এই বলে তাদেরকে বিদায় করেছে। কারণ আমাদের বিশ্বাস আল্লাহ প্রেরিত সত্য, রসুল প্রেরিত সত্য, চির সত্য ও যা অপরিবর্তনীয়। সুদ হারাম কি সাময়িক কোন কালের জন্য না চিরদিনের জন্য? আপনি যদি পরিস্থিতির দোহাই দিয়ে সুদকে হারাল করেন তাহলে আল্লাহ তো সে সুযোগ আমাকে আপনাকে দেয়নি। প্রতিটি ক্ষেত্রে একই অবস্থা চলবে। আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার পরিবারের পর্দা ফরজ, আপনি পরিস্থিতির দোহাই দিলেন, আমার ফ্রেন্ডরা এসছে, তুমি যদি চা বানিয়ে না দাও আমার ফ্রেন্ডশিপ থাকবে না, স্ত্রীকে আপনি বাইরে আসতে বাধ্য করলেন, এটা কি জায়েজ হবে? বন্ধু না খুশ হোক, চূড়ান্ত বন্ধু আল্লাহ খুশি হোক, এটাকে আপনি চাইবেন না? এটা হল সত্য মিথ্যার দ্বন্দ্ব। সত্য যদি সত্য তা কখনোই মিথ্যা হয় না, কারণ আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। আর আমাদের এলেনে অতীত বর্তমান ভবিষ্যৎ আছে, কারণ আমাদের জ্ঞান সসীম। এক মিনিট পরে আমার জীবনে কি হবে আমি বলতে পারি না, কিন্তু আমার এক মিনিট পরে আমার আয়ুর্য কতটুকু আল্লাহ জানেন, কারণ তার কাছে তো অতীত বর্তমান নাই। এই চূড়ান্ত সত্যকে সামনে রাখতে গিয়েই আমাদেরকে অনেক কিছু ভাবতে হয়। মানুষের জ্ঞান অপূর্ণ, সে কখনোই পরিপূর্ণ নয়, এই বিশ্বাসটা আমাদের রাখা ভালো। মুসলিম এবং অমুসলিমের পার্থক্য এই, মুসলিম আল্লাহ প্রেরিত অভ্রান্ত জ্ঞানের সামনে মাথা নত করে, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। অনেকে ভুল অর্থ করে ইসলাম মানে শান্তি, জি না, আত্মসমর্পণ করলেই তবে শান্তিটা আসে, এমনি এমনি শান্তি না। যদি দেশের সকল মানুষ আল্লাহর বিধানের সামনে মাথা নত করত দেশে অশান্তি থাকতে না, যেহেতু আমরা করি নাই এদের অশান্তি হচ্ছে। সেলিম ধাতু এর অর্থ হল শান্তি, সালাম মানে শান্তি, মুসলমানের সারা জীবনটাই শান্তি। মুসলমান পরস্পরের সাক্ষাৎ হলে সালাম দেয়, জবাবে সালাম দেয়। মুসলমানের আল্লাহর একটা নাম সালাম, মুসলমান মৃত্যুর পরে জান্নাতে যাবে তার নামও সালাম, মুসলমানের গৃহকাল এবং পরকালে সালাম আর সালাম। মুসলমান এজন্য শান্তি প্রিয় জাতি, মুসলমান কখনই অশান্তি চায় না। অশান্তি শয়তান কিছু লেগে ঘটিয়ে দেয় বলে অশান্তিটা হয়, এইখানে গিয়ে শয়তানের কাজটা যদি সাংঘাতিক ভাবে আমাদের উপরে কাজ করে, আপনি বললেন তাহলে আমাদের আমল কবুল হবে কিভাবে? সেটা আমরা সবটা লেগেই আছে। হ্যাঁ, পরীক্ষা দিয়ে আপনাকে বাস করতে হবে, বিনা পরীক্ষায় আপনি জান্নাত পাবেন না। পরীক্ষা না দিয়ে যেমন এমএ পাস করা যায় না, পরীক্ষা না দিয়ে তুমি জান্নাত পরীক্ষা করা যায় না। আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনার আমল আল্লাহর কাছে কবুল করাতে হবে, সন্তান আল্লাহ নিজের বাপের কাছে কবুল হওয়ার জন্য বাপের হুকুম মেনে চলতে হয়। বাপ তাতে খুশি হয় সন্তান সেটা করলে, তবেই বাপের দোয়া পাওয়া যায়। মুখে বলার নাম দোয়া নয়, অন্তরের প্রশক্তিটাই হল দোয়া। ঠিক আল্লাহ তার যা বলেছেন সেটা বান্দা করলে তবেই আল্লাহর রহমত পাওয়া যায়। সেটা কি? আসুন কিছুক্ষণ ধরে আমরা একটু চিন্তা করি। আমল কবুল হওয়ার, আল্লাহর কাছে প্রিয় হওয়ার শর্ত হল তিনটা। এক নম্বর শর্ত আকীদায়ে সহীহা, দুই নম্বর শর্ত তরিকায়ে সহীহা, তিন নম্বর শর্ত ইখলাসে আমল, ইখলাসে নিয়ত। আপনার আকীদা হতে হবে বিশুদ্ধ আকীদা, আপনার আমলটা হতে হবে রসুলের বিশুদ্ধ তরিকায়, এবং আপনার নিয়ত হবে ইখলাস। লোক দেখানো কোন নেক আমল আল্লাহ কবুল করেন না। এই তিনটি শর্ত সবসময় মনে রাখবেন। আকীদা সহি হতে গেলে সেখানে আপনাকে দুটি বিষয় একটি বিষয় মনে রাখতে হবে, আমার আকীদায় যেন কোন শিরক না থাকে। আপনি তৌহিদপন্থী মুসলমান, অর্থাৎ আপনার যাবতীয় আনুগত্য, জানাবতীয় দাসত্ব, যাবতীয় বিধান পালন সবই এক জায়গাতে। মহাজানিয়াত মানে একত্ব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহ এক, তিনি মুখাপেক্ষিহীন, আর মানুষ মুখাপেক্ষি। তাঁর কাছ থেকে বিধান আসবে। এই আকীদায় যদি বিকৃতি ঘটে যায় তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন। আবু জাহল আল্লাহকে স্বীকার করত কিন্তু আল্লাহ বিধান মানত না, সেজন্য সে মুসলমান হতে পারেনি, তার রক্ত হারাম হয়ে গেল। তৌহিদ তিন প্রকার, তৌহিদ রুবুবিয়াত, তৌহিদে আসমা ও সিফাত, তৌহিদে ইবাদত। আল্লাহকে শুধু মেনে নেওয়ার নাম তৌহিদ, নাম হিসাবে আল্লাহকে মেনে নিলাম, এটাও একটা তৌহিদ। যে তৌহিদের অনুসারী ছিল আবু সুফিয়ান, আবু জাহল, আবু লাহাব, মক্কার মুশরিক সমাজ, ইহুদি নাসারারাও আল্লাহকে মানে, এমনকি যাদের তোমরা হিন্দু বলছি তারা উপরওয়ালা বলে একজনকে মানে, ঈশ্বরকে মানে। শুধু যদি একজন সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করাটাকে যদি তৌহিদ বলা হত, তাহলে আল্লাহ রসুলের সঙ্গে কোন নবী রসুলের সঙ্গে কারো যুদ্ধ হইত না। সমস্যা হয়ে গেল দুই নম্বর তৌহিদে গিয়ে, তৌহিদে ইবাদত। আপনার দাসত্ব, আপনার আনুগত্য, আপনার ইবাদত কোথায় নিবেদিত হচ্ছে? আল্লাহর কাছে হচ্ছে না আল্লাহর বাইরে কোথাও হচ্ছে? আপনি এদেশের নাগরিক, আপনি সরকারের আনুগত্য করেন, সরকারের নির্দেশ আপনি না মেনে আরেকজনের নির্দেশ যদি মেনে চলেন, তাহলে কি এদেশের শাসক সরকারের প্রতি আনুগত্যের প্রমাণ হবে না বিরোধিতার প্রমাণ হবে? উল্টা হয়ে যাবে না? আপনি আল্লাহর দাস, আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর আল্লাহকে স্বীকার করছেন, নারাকের প্রতি মিছিল করছেন, কিন্তু আল্লাহর বিধান মানছেন না, অন্যের বিধান মানছেন, এটা কি বলে শির? আল্লাহর পরিবর্তে আরেকজনকে আল্লাহকে কেউ মানে না, আল্লাহর বিধানের পরিবর্তে অন্যের বিধানটাই মানুষ মানে, আর এই কারণে গিয়ে শির হয়ে যায়। আল্লাহ যেগুলিকে হালাল করেছেন আপনি সেগুলো হারাম করতে পারবেন না, আল্লাহ যেগুলিকে হারাম করেছেন আপনি সেগুলো হালাল করতে পারবেন না, যদি করেন আপনি শির করবেন। শির বান্দার জীবনে সবচেয়ে ক্ষতিকর জিনিস। আর শিরক ও তৌহিদ এখানে খাজা থেকে উজু, তৌহিদের সঙ্গে শিরকের সম্পর্ক এরকম যেমন উজুর সঙ্গে বায়ুস্মরণের সম্পর্ক। কারো জীবনে যদি একবার শিরক এসে যায় তৌহিদ চলে যায়, একবার বায়ুস্মরণ হলে যেমন উজু চলে যায়। এই শিরক মানুষের সার্বিক জীবনে আস্তে পিস্তে আমাদের জড়িয়ে ধরেছে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গাতেই চলছে। এই শীতের ইতিহাস একটু আপনাদের জানিয়ে দেওয়া হল। এই শীত শুরু হয়েছে নূহ আলাইহিসসালামের যুগ থেকে পৃথিবীর সর্বপ্রাচীন শিল্প তখনই শুরু হয়েছে। পাঁচজন নেককার মানুষ মৃত্যুবরণের পরে শয়তান তার অনুসারীদেরকে কানে কানে বলে দিল, দেখো যারা মারা গিয়েছেন তাদের ছবি বা মূর্তি যদি সামনে রাখা যায় তাহলে তাদের স্মৃতিটা মনে আসবে, তখন তোমার বক্তৃতা আরো ভালোভাবে প্রমাণ করা যাবে। অতএব তোমরা কিছু একটা তৈরি করে সামনে রেখে তার স্মরণে তোমরা ইবাদত করো, তাহলে তোমার এই কাজটা আরো সুন্দর হবে। শয়তানের এই ধোকায় পড়ে প্রথম দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়। তফসিরে বাগাবী, তফসিরে ইবনে কাসির, তফসিরে শৌকানি, ফতুল কাদির সব জায়গায় আপনি এই ইতিহাসটা পাবেন। পরবর্তীকালে যারা আসলো তাদের তো বলা হল আরে এই হল আসল দেবতা, একে পূজা করলেই তুমি সব হয়ে যাবে, লাভ হয়ে গেলেই আসল যিনি ছিলেন তিনি হারিয়ে গেলেন, ওই মূর্তিটা হয়ে গেল প্রধান। যুগ যুগ ধরে চলে আসে প্রত্যেক নবী এর বিরুদ্ধে লড়াই করেছেন, এটা হলে ক্ষতি হয় এই যে মূর্তিটা মুখ্য হয় আর প্রতীক যার তিনি হয়ে যান গৌণ, আর যে কারণে এই শিল্পের বিরুদ্ধে কোরআন কঠিন শব্দ ব্যবহার করেছে, নিশ্চয়ই আল্লাহ সকল গোনা মাফ করবেন শিরকের গোনা ব্যতীত। অন্য আয়াত আসছে ইন্না উমা ইউসিক বিল্লাহে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার যে ব্যক্তি শিরিক করল আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিলেন এবং কিয়ামতের দিন তাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। এই শিরকের মূর্তি পূজার শিরিক মডার্ন যুগে ছবি পূজায় পরিণত হয়েছে। ছবি এবং প্রতিকৃতি সে যদি লোকেরা যদি বানাইতে পারত যে কষ্ট করে কাদা মাটি দিয়ে সামকা মূর্তি বানাইত না, একটা টিপ দিলেই ছবি হয়ে যাচ্ছে তাই না? আর এই ছবি নিয়েই প্রত্যেক ঘরে ঘরে যারা ধর্ম নেতা তাদের ছবিগুলো তাদের মহিলাদের ঘরে ঘরে শোভা পাচ্ছে এবং সেখানে সপ্তাহে সপ্তাহে ফুলের মালা পরানো হচ্ছে। যারা রাজনৈতিক নেতা ধর্ম নেতাদের চাইছে তারাও একইভাবে পূজিত হচ্ছে বরং আরো বেশিভাবে। ওই মূর্তি পূজা চলে আসছে আমাদের ছবি এবং প্রতিকৃতি পূজায়। আলমরাও কম যান না, তারা ফতোয়া দিয়েছেন যদি বডিটা দুই ভাগ করে দেওয়া হয় তাহলে জায়েজ হয়ে যাবে, অথচ এটা ভুল কথা। দুই ভাগ করেন নিচের ভাগটা ছবি করেন উপরের ভাগটা বাদ দিতে হবে, এটা কিন্তু দিবে না। হাদিসে স্পষ্ট রয়েছে মাথা কেটে গেল যেন বুঝতে না পারা যায় এটা কার ছবি তাহলে এটা চলবে, কিন্তু আলমরা ওই হাদিসগুলো এড়িয়ে চলেন নিজেদের ভোটের স্বার্থে, ফলে মসজিদে মসজিদে এখানে সেখানে মাশা আল্লাহ বিরাট টুপি বিরাট দাড়ির মূর্তি পাওয়া যাচ্ছে এখন সব সব জায়গাতে। আপনারা হয়ত নারাজ হবেন আমাদের উপরে, এটাও হারাম একশোবার হার খবরদার, সেকুলার নেতাদেরকে দোহাই দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করবেন না। আপনারা কিন্তু এক সবার আগে যাই যদি আপনার ধর্ম নিয়ে কাজ করেন। ছবি এবং মূর্তি সম্পর্কে আল্লাহ রাসূলের বাণী শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদুন্নাসে আযাবান ইয়াওমাল কিয়ামাহ আল মুসাফিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে ছবি নির্মাতারা। বলা হবে এই বেটা অধিকার তুমি ছবি বানিয়েছিলে না, জীবন দাও, জীবন যখন দিতে পারবে না যেন যা ছবি ফেলে জাহান্নামের আগুন যাও, সৃষ্টি করার দায়িত্ব আমি আল্লাহ তুমি সেই দায়িত্ব নিয়েছিলে ছবি দিয়ে অসম্ভব যাও। এটি হল বড় সে এগুলো থেকে আমাদের দূরে না থাকলে আমাদের সারা শ্যাম কিছুই কবুল হবে। এরপরও আল্লাহর বিধান হারাম হালালের বিধান এটাকে মেনে চলতে হবে। ফরজ সালাত হল ফরজ, আপনি বললেন সালাতের উদ্দেশ্য হল দিল নরম করা, আমার দিল তো নরম আছেই হয়তো সালাত আদায় করবো কেন? একদল মডার্ন থিঙ্কার বেড়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ে থাকি অনেক মানুষের সঙ্গে থাকতে হয়, তাদের যুক্তি বড় চমৎকার। এটা একটা বড় যুক্তি যে আমি সালাত আদায় করছি ভালো মানুষ হওয়ার জন্য। আমি ভালো আসি তো খামগা সালাত আদায় করে শীতকালে প্রচন্ড ঠান্ডায় উজু টুজু করার পর কঠিন যাবেন না, এটা করা যাবে না। নিয়মিতভাবে আপনি এই প্রশ্ন আল্লাহ রবির সামনে আসলে যে রসুল এই লোকটা রাত্রে সালাত আদায় করে আবার ভোর রাত্রে চুরি করে তো সালাত আদায় করে কি লাভ হল? আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন ব্যস্ত হয়েও না, আস্তে আস্তে ওর সালাদ ওকে ফিরিয়ে আনবে দিনের পর থেকে। এটা কি বোঝা যায় যে আপনাকে অবশ্যই নিয়মিত সালাত আদায় করতে হবে? প্রথম দিনেই আপনি ফল পাবেন এই আশা করবেন না, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের জন্য কবুল করে থাকেন তাহলে আপনি সে দিকে হলেও ফিরে আসবেন আল্লাহর কাছে। কারণ হাদিসে রয়েছে আল্লাহ তাআলা যা যা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন সারা জীবন যদি জাহান্নামের আমলও করে তথাপি সে অবশ্যই মৃত্যুর আগে এমন আমল করবে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে নেবেন। আর যারা সারা জীবন দিনের ধর্মের কাজ করেছে আল্লাহ তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, ও মৃত্যুর আগে এমন অপরাধ করবে যে সে জাহান্নামের কাজ করেই মরবে। ইন্নাল আমাল বিল খাওয়াতিম, শেষ আমলটার উপরেই বিচার হবে। আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের সকলের শেষ আমলটা তোমার জান্নাতের পথে নেওয়ার তৌফিক দাও। তো এখন ভালো আছি, সামনে তো খারাপ করব না, নিশ্চয়তা তো কিছু নাই। অর্থাৎ আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে কোন মূল্যে যেন আমরা মৃত্যুর এক পর্যন্ত যেন সঠিক আকিদার উপরে আমরা থাকি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেইভাবে কবুল করে নেন। এবার আসুন দুই নম্বর তরিকায় সহিকা, সহি তরিকা হওয়া চাই। সহি তরিকা বলতে রসুলের সুন্নত অনুযায়ী চলা। আপনি বাড়িতে আছেন, বাড়ির মসজিদে সালাত আদায় করছেন, এখন আপনি জোহরের সালাত আগে দুই রাকাত পড়বেন সুন্নাত বা চার রাকাত সুন্নাত পড়বেন, জোহরের ফরজ সালাতের পরে আপনি আবার দুই রাকাত সুন্নাত পড়বেন। কিন্তু এই আপনি যখন ঢাকা যাবেন রাস্তায় ফুট ধরে যে আপনি জোহর আসরের সালাত জমা করবেন তখন কিন্তু আপনার এই ফরজ চার রাকাতকে দুই রাকাত হয়ে গেল, আসরের চার রাকাত দুই রাকাত হয়ে গেল, আপনি দুই একা সালাত একত্রিত দুই একা মতে অত্যন্ত সহজে আদায় করে নিলেন, আপনাকে তখন আর ওই সুন্নত করতে হবে না। অর্থাৎ বাড়িতে সুন্নত আদায় করাটা সুন্নত আর সকলের সুন্নত ছেড়ে দেওয়াটাই সুন্নত, মনে থাকবে তো? একটা মশলা আমাদের ড্রাইভার ভাইদের জন্য সুবিধা হয়ে গেল, এরা মনে করে যে আমরা তো এই ড্রাইভারের অত্যাচারে সালাত আদায় করতে পারি না, যে না কোনো সমস্যা নেই। আরো সহজ করে বলে দিই, আপনি যখন ঘর থেকে বের হবেন তখন আপনি ধরুন বারোটার সময় বের হচ্ছেন আর চার রেখা জোহর চার রেখা আসার ওখানে পড়ে যান, কারণ আপনি যখন সকালে যখন যাবেন তখন ওই ঘুট মিলে দিকে দুই রেখা জোহর দুই রেখা আসা করবেন, এবং বাড়িতে যদি বের হচ্ছে চার রেখা জোহর চার রেখা আসার পরে শুধু পড়া লাগবে না, আরো সহজ হয়ে গেল না? এসব খেলা করেছেন মধ্যে আমরা দিয়ে দিয়েছি, আপনার আমল করার চেষ্টা করুন। যারা বাবুর্চি, যারা হেল্পার, যারা ড্রাইভার, যারা প্লেনের পাইলট, তাদের জন্য কত সুযোগ আছে, আল্লাহ চান তার ভান্ডার সবসময় তার জন্য ইবাদত করুক, কোন অজুহাতে যারা ফাঁকি দেওয়ার সুযোগ না পায়। ইবনে আব্বাস জিজ্ঞেস করা হল এত সহজ আল্লাহ কেন বললেন? ইবনে আব্বাস জবাব দিচ্ছেন আরে আল্লাহ তোমার তার ভান্ডার জন্য সাদাকা দিয়েছেন, তুমি কি গ্রহণ করবে না? তোমাদের উপঢর্ম স্বরূপ। অতএব ভাই সালাত আদায় করবেন, যে কোনো ইবাদত করবেন, রসুলের তরিকা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ তাহলে এই তরিকা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এখানে উল্টাপাল্টা করি, সুন্নতের সবচাইতে কঠিন শত্রু কে বলুন তো? বিদআত। আর তাওহীদের বিপরীতটা কি? শিরক। আর সুন্নতের বিপরীতটা বিদআত। বিদআত কাকে বলে? কুল্লু মা আহাদাসা ফিহি আমরা না মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে কাজ আমার শরীয়তে নাই সেটা যদি কেউ করে ধর্মের নাম করে সেটাই হল বেদাত। মাইক বেদাত নয়, এটা ধর্মের নামে সৃষ্টি হয় নাই। এ লাঠি সোটা কলম কাগজ এটা একটাও বেদাত না, বোকারা বোঝে না বলে এগুলো বলে। বাইতুল কি বলেন ইসলামিক ফাউন্ডেশনের পত্রিকায় লিখতে গেলে প্রতি হরফে দশ নাকি পাওয়া যায়, তার মানে বুঝেন? মানে একটা লেখা যদি আপনি দেন প্রতিটি শব্দের জন্য আপনাকে দশ পাশে দেওয়া হবে, এখন না, এখন তো বেশি দেখা দেয়। সেখানে এই দামি লেখার মধ্যে দামি লেখকরা লিখছেন সবকিছুই যদি বিদাত হয় তখন কি বলতেছে মাইক্রো এসছে, তার আগে মাইক্রো ছিল না, তাহলে কি মাইক্রো মোটর সাইকেল সবে কি বেজাত হবে? এই মূর্খ, এত বড় জ্ঞানী মানুষগুলো এই বাজে কথা লিখে বসে আছে পাঁচ পত্রিকা। মনে রাখবেন, ধর্মের নামে যদি আপনি লোকের কিছু সৃষ্টি করেন সেটাই হয়ে বেজা, যার কোন ভিত্তি হাদিস করেনা নাই। আপনি ধান চাষ করবেন কোন পদ্ধতি করবেন এটা তো সেদের মধ্যে নাই। আমাদের রাজশাহী শহরে পানির জন্য মেয়র মহোদয় যদি পানির ব্যবস্থা আমাদের করে দেন, আগুনের জন্য গ্যাসের ব্যবস্থা যদি করে দেন, এটা কি বেদাত হবে নাকি? আমি বলবো সারা জীবন কাঠে ছিল জ্বালিয়েছি, গ্যাসের ছিল আর বেদাত। এই ফটোকল মৌলবী দিলে ওর মাথা পেটিতে হবে না? এই ফটোওয়ালার মৌলবীদের অভাব বাংলাদেশে নেই, এগুলো ঠিক না। এগুলো দুনিয়াবি প্রয়োজন সাক্ষাৎ আল্লাহ অবাস করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি তোমাদের নিয়ামত দিয়েছি, গ্যাস আমারই দেওয়া নিয়ামত, এই নিয়ামত তুমি ভোগ করো যেভাবে খুশি সেভাবে ব্যবহার করো, যেন মানুষের ক্ষতি না হয়। সেটা তো একটা মূল্যতে যাবে, যেন জনগণের কল্যাণে হয়, যেন অকল্যাণে ক্ষতিতে তোরা এটা ব্যয় করো না। তোমাদেরকে দেখো না আল্লাহ তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন আসমান জমিনে যা কিছু আছে, প্রকাশ এবং গোপন ভর্তি করা আছে তোমাদের নিয়ামত। এই বাংলা নাকি বাংলাদেশ নাকি গ্যাসের উপরে ভাসছে, এত কিছু আমাদের আছে অথচ আমরা এগুলো নিতে পারি না। আল্লাহ বলছে বাবা তোমাকে সব দিয়ে দিয়েছি বাংলায়, ওগুলো উঠাও পুড়াও খাও ব্যবহার করো, তোমার আল্লাহর জিকির করো, আল্লাহ স্মরণ করো, আল্লাহর জামে আল্লাহর জন্য ব্যয় করো। বান্দা আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহর নিয়ামত খাবে, এর মধ্যে কোন বেদাত নাই, বরং আর আল্লাহ খুশি হন। একদিন এক সাহাবি এই ছেড়া ছুটো জামা গায়ে আল্লাহ নবীর সামনে আসছে, আল্লাহ নবী খেয়ে গেছে, যাই কথা তোমার ভালো খবর তো নেই তোলে আসে হুজুর, তো মুমিন একটু জীর্ণমলিন হয়ে আসছে তো ভালো দেখা দেয়। কে বলছে মুমিন জীর্ণমলিন হবে? আল্লাহ চান তার বান্দার উপরে তার নিয়ামতের জন্য নিশানা থাক। আল্লাহ যে এত নিয়ামত দিয়েছে তুমি বেড়া নিয়ামত দেওয়া তার মানে যাও আমার উপর দিতে ভালো করে চলে গেল। কথা হচ্ছে আমাদের লোকেরা অনেকে মনে করেন জঙ্গলে যাব, বিপ্লবীর হব, 2000 সব বাচ্চা দিব, মাথার জটা হবে, সবকেলার সাথে খানকা তুই রেখে বাড়ি আসবো, লোকে আমাকে আউলিয়া বলবে, টাকা পয়সা দিবে, বিনা পুজির ব্যবসা শুরু হয়ে যাবে খেলা। জি না, এগুলি ইসলাম নয়, যেটা আসল সবচেয়ে ক্ষতিকর জিনিস। আল্লাহ রাসূল বলছেন দেখো বেদাতির তওবা আল্লাহ বন্ধ করে দেন, বেদাতি কখন তওবা করে না। কারণ কাছে জানেন বেদাতি মনে করে আমি যে কাজটা করছি এটা সঠিক কাজই করছি, চোর হেদায়ত হয় বেদাতি হেদায়ত হয় না, সন্ত্রাসীর হেদায়ত হয় বেদাতি হেদায়ত হয় না। কাল থেকে এই পর্যন্ত কত যে লোক আমাকে বলেছে স্যার তখন বায়াত দেবেন আমি তওবা দিল্লা করবো, মানে বাবার সময় দাও পাস করে না, মানুষ ফিরে আসতেছে আল্লাহর পথে। আমি মনে করি ওই লোকটা যদি মৌলবী হতো ওদের বায়াত করবে না, ও নিশ্চয়ই অন্য কিছু হবে, অর্থাৎ ভারতীয় কোন অন্যায় কাজ সে করেছে, অন্তরে তার ধাক্কা লেগেছে ওয়াশ্রমের পরে, সেদিন হয়তো তওবা করতে চাচ্ছে। কারণ যারা বিরাট করে তারা মনে করে ধর্মের জন্য এটা করছি, আর যারা চুরি করে সে চোর নিজেও জানে কাজটা অন্যায়, আমি তওবা করবো বোঝা যাব। উনি বিষয়টা বুঝতে বললেন, মনোভাব থেকে বুঝে গেলেন যে লোকটা আসলে তওবা করতে চায়। তখন উনি বললেন ওই সামনের গ্রামের যদি এগিয়ে যাও, ওই গ্রামের লোকগুলো সব ভালো, ওই ভালো পরিবেশ থাকলে তুমি ভালো হতে পারবে, এই গাঙ্গা পরিবেশ থাকলে তুমি তওবা টিকিয়ে রাখতে পারবে না, তুমি বাবা সামনের গ্রামে যাও ওখানে তুমি বসবাস করো, ইনশাআল্লাহ আল্লাহ তা তোমার তওবা কবুল করবে। অত্যন্ত সুন্দর ওয়াইজ ডিসিশন। তখন ওই লোকটা পাগলের মতো দৌড়াচ্ছে, তখন ওই গ্রামে গিয়ে বসবো, গ্রামে পৌঁছে তওবা করব। হঠাৎ মালাকুল মউত এসে হাজির, রাস্তার মাঝখানে তার জান কবজ হয়ে গেল, মালাকুল মউত আর জান্নাত কি রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতা তার রুহু নিয়ে টানাটানি। আল্লাহ বলছেন এই দেখো তো মাপত, যখন থেকে তওবা করার জন্য চেয়েছে আর ওই গ্রামে যাওয়া এই যে রাস্তাটা কোন দিকে সে বেশি এগিয়ে গেছিল দেখো, মাপ দিয়ে দেখা হলো যে এক হাত পর বেশি গেছে ওই ভালো ঘরের ভালো গ্রাম দিয়ে যাওয়ার জন্য। আল্লাহ বলে যাও ওকে ক্ষমা করে দিলাম, আমার কদর হবে, আমার রহমত বিজয় লাভ করেছে, আমি রহমান রহিম, আমার সন্তান কেঁদেছে, গঙ্গা মহাশয় আসতে চেয়েছে, ও যত পাপ করুক সবকে ক্ষমা করে দিলাম। যা একটা মহিলা রাস্তায় যাচ্ছে, একটা কুয়ার মধ্যে সে পানি তুলে পান করালো, কাকে? একটা কুকুর জিভ বের করে হাতে তাকিয়ে আছে, জিভে পানি পড়ছে, ও পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কৃষ্ণের ছাতি কেটে যাচ্ছে, অমলা জন্তু কথা বলতে পারে না। ওই মহিলা যাচ্ছে বেশা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ ওর ধারণা না হেরে আমি যখন পানির জন্য তৃষ্ণায় আমি কাতর হই, এই পশু এই কুকুর এও তো তৃষ্ণায় কাতর হয়েছে, আমি কোনদিন কোন উপকার করতে পারি না। মরুভূমির কুয়া গভীরতম কুয়া মনে রাখবে, অত সহজ কুয়া নয়। ওই মহিলা সেই কুয়ার মধ্যে নেমে, আরবরা পাতলা চামড়ার মোজা পরে পায়, আপনারা জানেন, ওই মজা ভরে এক মজা পানি অনেক কষ্টে নামা, অনেক কষ্টে উঠা, জীবনের রিস্ক নিয়ে তাকে নামতে হয়েছে, জীবনের রিস্ক নিয়ে তাকে উঠতে হয়েছে। ওঠার পরে কুকুরটাকে পানিতে পান করল, কুকুরটা খুশির চোটে চোখ দিয়ে পানি করছে। এই দৃশ্য দেখে মনে জানল আমি বেবিচারিণী, তৃতীয় আমাকে ক্ষমা করবেন। হাদিস বলছে আল্লাহ ওই মহিলার দোয়া সম্বন্ধে কবুল করেছিলেন। যাও একটা পশুর প্রতি সব ব্যবহারের জন্য আল্লাহ কিন্তু বেশরা নারীকে কিন্তু ক্ষমা করতে পারেন, আল্লাহ কি আমাদের ক্ষমা করতে পারেন না? আমরা পাঠ করব, বাংলা পন্থা পাঠ করবই, আমরা স্টেট করব, আমরা বেদাট করব, সব কিছু দল করতে পারি, তবেই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু একজন মানুষ মনে করে আমরা তো ভালো কাজই করে যাচ্ছি, আমাদের আর কিছুই করার নিয়ে নাই। আল্লাহ বলছেন এরা যে পাগল, তারা সারা জীবন ভালো কাজ করে যাচ্ছে, আসলে ওটা ভালো কাজ নয়, তার ও কাজটা আমার তৈরি অনুযায়ী হয় নাই, অতএব ওটা খারাপ কাজ হয়ে গেছে, ওই কাজ পশ্চিমকালে গ্রহণযোগ্য হবে না। আমাদের মুসলিম সমাজে এই বিষয়টি খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনারা দয়া করে নিজ নিজ আমলগুলিকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করবেন। এটা মনে করবেন না যে আমি আয়লাদের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই আমার সমস্ত আমল সঠিক, এটা ঠিক নয়, এটা ভুল। কারণ আমরা মানুষ, সবকিছু আমরা জানি না, এমনকি আমরা যারা আলেম হয়েছি আমরাও সকল হাদিস জানি, এই অহংকার করার ক্ষমতা আমাদের নাই, সবকিছু আমরা জানি না, প্রতি মুহূর্তে আমাদের শিখতে হবে, জানতে হবে, এই জানার আগ্রহ যেন আমাদের মধ্যে থাকে। আমরা যিনি যে সেক্টরে কাজ করি না কেন, সব সেক্টরে আল্লাহর বিধান আছে। এটা ভাববেন না যে রাজনৈতিক সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে আল্লাহর কোন বিধান নাই, আল্লাহর বিধান শুধুমাত্র আছে সালাত এবং সিয়ামে, তারাবিতে আর ঈদে, এটা ঠিক নয়। আল্লাহর বিধান সর্বত্র, কোরআন হাদিসের বিধান সব জায়গাতেই আপনাকে প্রশ্নের উত্তর দিয়েছে, সেগুলো আপনাকে জানতে হবে, পড়তে হবে, মেনে চলতে হবে। বিধান বা ক্ষমতা দেন তাহলে আপনি আল্লাহর বিধান থেকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করবেন। এটুকুই হল এই আয়াতের মূল সার বস্তু। তিন নম্বর হচ্ছে ইখলাস নিয়ত, আপনার আকীদা সঠিক শিরিক নাই, আপনার আমলটা সুন্নত অনুযায়ী হয়েছে বেদাত নাই, কিন্তু আপনার আকীদা হয়েছে লোক দেখানো, যা কিছু করছেন লোক দেখিয়ে করছেন আল্লাহকে খুশি করার জন্য নয়। যখন সামনে মেলা শিষ্য সাজের থাকে তখন আপনি সালাত আদায় করেন, যখন একটা বাড়িতে থাকেন কেউ টের হয় না, তখন আজকে আর ভালো লাগছে না থাকি আজকে, এটা হবে না, যে লোক দেখানো হয়ে গেল। আমরা সিয়াম পালন করার সময় বাথরুমে গিয়ে গোপনে যখন পানি পান করি না, কিসের ভয় করি না? আল্লাহর ভয় করি না। ওই একই ব্যক্তি আমি গোপনে মিথ্যা ভাউচারে সই করি, এখানে আল্লাহ দেখেন না কেমন হয় বলেন? ওই একই ভাউচারে নিয়ে আমি হারাম খরিদ করছি, আমি খাদ্যে ভেজাল মিশাচ্ছি, সরকার এত করে বলছে ভেজাল মিশিও না, তত বেশি ভেজাল মিশাচ্ছি, সরকার দেখবে না, আল্লাহকে দেখছেন না? আপনি টমেটোতে বিষ মিশাচ্ছেন, সবাই দেখছে, এরপরে আপনার হৃদয়ে একটু ধাক্কা দেখছে না, এই যে বিষ মিশাচ্ছি এই বিষে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আমার কেমন কাটবিন আমার ডায়রি বামে কাঁধে বসে আছে, আমার প্রতিটি আমল তারা লিখছেন, কেমন পাঠান আল্লাহকে কেমন করে ফাঁকি দেব? সাবধান, এখলাস নিয়ত, সব কাজে আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন এই বিশ্বাসটা আপনাদের রাখতে হবে। আল্লাহ তাআলা নিশ্চয় দিচ্ছেন মূসা এবং হারুনকে গাও এ ধাবা এলা ফেরাউনা, যাও তোমরা ফেরাউনের কাছে, কারণ সে বাগী হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে। তোমরা দুই ভাই ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো, কারণ সে দুর্ধর্ষ। ফেরাউনের কাছে যাওয়াটা তো চাকরি জানি ব্যাপার নয়। মূসা বলেন আমি কেমন করে যাব, আমি যে মারার ক্ষেত্রে আসা নেই, কারণ আমি মিশরের রাজধানীতে একদিন সকালে হাঁটার সময় একজন ব্যক্তিকে থাপ্পড় দিয়েছিলাম, অন্যায় করছিল বলে, এই থাপ্পড় যে মরে যাবে আমি চিন্তাই করি না, এক থাপ্পড় শেষ। যখন সেখানে পালিয়ে চলে এসে কে নামে, যদি আবার সেখানে ফিরে যাই আমাকে তো অ্যারেস্ট করে আমাকে মৃত্যুদণ্ড দিবে। মুসার এই প্রশ্নের জবাবে আল্লাহ বলছেন ইন্নানি মা'আকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে আছি, সব কিছু শুনছি এবং দেখছি। বাস এতটুকু কথা নেই। মূসা এবং হারুনও এমন সাহস হয়ে এল যে নিজের জীবনের চক্কা না করে ফেরাউনের দরবারে চলে গেল। আল্লাহ তাদেরকে কি সাহায্য করেছিলেন আপনার ইতিহাস জানেন, নবীদের কাহিনী বইটা নিবেন, মূসা এবং ফেরাউনের ইতিহাস আপনার সেখানে জানতে পারবেন। আমরা মুসলমান, আমাদের এই বিশ্বাস নেই, আমার প্রতিটি কাজ আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন। এই বিশ্বাস যত মজবুত হবে তত আমার আপনার আমল কবুল হবে, এই বিশ্বাস যত দুর্বল হবে তত আমার আপনার আমল কবুল হবে। আপনি কি প্রকাশ্য কি আদেশের মধ্যে রাখেন না? আপনাদের অনেকের ধারণা কবরে ফুল দিলে বা কবরে গিয়ে মাশাআল্লাহ কান্নাকাটি করলে খুশি করতে পারলেই আমার মনে ইচ্ছা পূর্ণ হবে। এজন্য তো আমরা দেখি আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জোহরের এসএন হসপিটাল ছিলাম, এই যেদিনে আমাদের এই যে ওটা কি বলে ওটাকে ওই যে ঢাকা মুখোজিতে বামাতে কি কিসের মাজার ওটা, ঠিক আছে ধন্যবাদ আপনাকে, বিরোধার মাজারে কি একটা গেট আছে ওদের, সেই দিন জোহরের কোন ছাত্র থাকত না, এটা শোনা মুসল্লি ভাই না খুব কুড়ে করি এক কথা হবে কিনা সঙ্গে ভদ্র শোনা ভর্তি নেই, তোমরা গেছিলে কোথায় কথা বললাম আমার পায়ে পরে বুঝতে পারা পরে বললাম কি ব্যাপার, ওখানে কেন গিয়েছিলে তোমরা, ভেবেছ ওই মরা মানুষটা তোমাদের পরীক্ষা পাশ করিয়ে দিতে? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন ফজরে পরে হঠাৎ তাকে জেলা দাঁড়িয়ে গেল, ভাইরা সবাই সুরে আসেন পড়ে, সুরে আসেনের ফজিলত দেই 41 সুরে আসেন খতম করলে আপনার সকল মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। ভাইরা আমরা সব অনার্সের ফার্স্ট ক্লাস পাস করতে চাই তাই না, সামনে তো অনার্স পরীক্ষা ছিল, সবাই বললে হ্যাঁ, তাহলে আপনারা 41 পড়েন, আমি ওর মধ্যে ঘেরা হয়ে গেছি বুঝতে পারছে না, সব থেকে বসে গেছে কি করবে, কানাখানে বলছি আপনার কয়া খতম হয়েছে, আমার কাছে যে বলছি আপনার কয়া খতম হয়েছে, আমি আমার কিচ্ছ রাত করে বলছি কিচ্ছ, ও বলে একটা হুজুর মানুষ দেখা যায় কিচ্ছু হয়নি, যাই হোক এইবারে উনি ফজিলত দান করা শুরু করে দিয়েছেন, যেমনি বলেছে যে 41 কোরআনে আছে 41 সুরে ইয়াসিন পড়লে সে আপনার কাছে যা চাইবে তাই পাবে, আর সুবহানাল্লাহ বলে তো অস্থির রায় মনে থাম তুই কি লেখাপড়া করেছ, তারা আমি করবেছি মাস্টার ডিগ্রি ফাইনালের ছাত্র, মাথা তো কাগজ আছে কাগজে যাও নাকি, বলে হ্যাঁ ওখানে তো দেখ করোনাকে কোথায় দেখলে রেখে দেখছি নিয়ে এসে কোরআন রেখ জন্য কোরআন, করোনার প্রথম থেকে বাংলা কিন্তু ফজিলত লেখা থাকে না, উই বের করছি যাই বেড়া তুই বাংলা বুঝিস না, ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটি হল হাদিস, ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে ওটা কি হাদিস নাকি, ইনভার্টেড কমার বাইরে গিয়ে লেখক বইটা লিখেছেন, তুমি এই ফাঁকিবাজি এই ছাত্র জীবনে যদি ফাঁকি দেওয়া শুরু করো ধর্মের নয় ফাঁকিবাজি, তুমি সারা জীবন মানুষকে ফাঁকি দিবে খবরদার। তখন সবাইকে বললাম ভাই আপনারা বোঝেন আল্লাহ পাক যদি সবাইকে ফার্স্ট ক্লাস পাস করে দিবে তাহলে সেকেন্ড থার্ড কারা হবে, সেও তো ঠিক কথা, আল্লাহ অবিচার করেন না, আল্লাহ বলছেন চোখ রেখার কৌলে ইয়ার তাকে দেয় বাজুন যে বাজুন জুহরিয়া, আমি মানুষের মধ্যে উচ্চ নিচে ভেদাভেদ করেছি এই জন্য যেন একে অপর থেকে খেদমত নিতে পারে। সবাই যদি রাস্তায় মেয়র হয় তো এই বাবা গাড়ি চালাবে কে? মহাবিপদে কি করছে? আল্লাহ আল্লাহ হিসাব তো আল্লাহ সেবাটা আছে। আপনি যতই লাফালাফি করেন কমিউনিজম অস, এই কুড়িয়াঙ্গলা মাছের আলোর সমান করে ধর একটা লোক একসময় হয়েছিল না কি লাফালাফি আমাদের ছাত্র দিয়েছিল, চলবে না? আল্লাহর বিধানের বাইরে যেতে পারবেন না? আল্লাহ আপনার বাপের পাঁচটা সন্তান দিয়েছেন, পাঁচজনকে পাঁচ রকম মেধা দিয়েছেন, একজন হচ্ছে রাজনৈতিক মেধার অধিকারী, একজন হয়েছে কৃষকের মেধার অধিকারী, একজন হয়েছে ব্যবসায়ী মেধার অধিকারী, একজন হয়েছে শিক্ষকের মেধার অধিকারী। আল্লাহ করেন এগুলো তাহলে? কারণ এই সমাজ পরিচালনা করার জন্য সব রকম মেধার দরকার আছে, আর এই জন্য আল্লাহই বিভক এই বৈষম্য সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু সবার অধিকার সমান, সবার বাঁচার অধিকার আছে, সবার খাওয়ার অধিকার আছে, সেটা আলাদা, কিন্তু মেধার বৈষম্য আল্লাহ সৃষ্টি করে, আপনি করতে পারেন না। যে একচল্লিশ বছর আছে বলে সবাই থাকতে হবে এরকম অবিচার তখন আল্লাহ করতে পারেন না। তো ছাত্র হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ওই হুজুর যেখানে বলে এগুলো না, হুজুরটা একটু বদলি, ধর্মের নামে রাজনীতির নামে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে সমস্ত কাজগুলো হচ্ছে এগুলো থেকে আমাদের সবাই দূরে থাকা ভালো। শুধু আমাদের মৃত্যুকালে স্মরণ করে মৃত্যুর পরে মুক্তি পাওয়ার সাথে আল্লাহ আমাদেরকে ওই কথাটাই স্মরণ করে দিয়েছেন। إن وعد الله حق فلا تغرنكم حياة الدنيا ولا يغرنكم بالله الغرور هي الدنيا المعنوش تمرا قائل كرو تمرا قرتي فعلوك تمرا قائل كرو شهدين كي جدن لا يجزي والدن عن بلده جدن كيشا سمتنتنا قاضي عاشق بنا ওলা মৌলুদ যেদিন সন্তান তার পিতার কোন কাজে আসবে না। ইন্ন ওয়াদ আল্লাহ হাক্কুন, মনে রেখো আল্লাহর ওয়াদা চিরসত্য। ওলা তাগুররন্নাকুম হায়াতুদ দুনিয়া, দুনিয়াবী জীবনের জৌলুশ যেন তোমাদেরকে কিয়ামত থেকে আখিরাত থেকে প্রতারিত না করে, এবং ওলা ইয়াগুররন্নাকুম বিল্লাহিল গুরুর, এবং শয়তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে না দেয়, ঢোকায় না ফেলে। প্রিয় মুসল্লিগণ, সূরে লোকমানের এই 33 নম্বর আয়াতটাকে উপহার দিয়ে আমি আজকের খুতবা শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার এই প্রতারণা থেকে রক্ষা করুন, এবং শয়তান এই প্রতারণা থেকে রক্ষা করুন, আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে নিন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা أستغفر لي ولكم ولسائر المسلمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. جمعة الدين بيسي بيسي درود بار نتشا سي حديثي شبت كليبور شايفر تيجي رسول نام سي نعطي درود پڑينا درود پڑ لیکو تي درود دخشت تي نیکی پاگئے اپنا رامشن دے درود پڑن تب شور اگرنا اتنی رب بخاری خان کو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دينهم من سسل واجعلنا منهم وَحُذُرْ مَنْ خَبِلَ دِينَهُمْ مِنْ سَكَ وَلَا تَجْعَلْنَا مِنْهُمْ آمِينَ اللهم اغفر لحجنا ومجدنا অনেক ভাই মৃত্যুবরণ করেছেন, অনেক ভাই অসুস্থ হয়ে আছেন, সবাই দোয়া চেয়েছেন, আসুন জুমারে খুতবায় আমরা সবাই তাদের জন্য দোয়া করি। اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اعز عباس رب الناس اشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما امين لا باس الطهور ان شاء الله امين অনেকে মৃত্যুবরণ করেছেন, গত পশু রাতেও মৃত্যুবরণ করেছেন আমাদের এক ভাই, আসুন সবাই তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা ইগফির লি হাজ্জিনা ওয়া মাজ্জিদনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। আল্লাহুম্মা ইগফির হাজাতিনা ওয়া আসফি আ'আতিনা واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا. কাতার জেনে একটু ঘন ঘন জায়গা হবে না।